বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم ان كل شيء خلقناه بقدر। সম্মানিত ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুকে সুপরিমিত করেছেন, সমস্ত কিছুর ভাগ্য নির্ধারণ করেছেন, সমস্ত সৃষ্টি বস্তুর আল্লাহ পাক রব্বুল আলামিন সময়কাল নির্ধারিত করেছেন। সালাতু সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নির্দিষ্ট সময়ের জন্য পাঠিয়েছেন এবং নির্ধারিত সময়ে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে গ্রহণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা, আজকের বিষয়বস্তু হচ্ছে তাকদীর সম্পর্কে, যাকে আমরা ভাগ্য বলে থাকি। এই ভাগ্য সম্পর্কে কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে এ সম্পর্কে আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আমাকে তৌফিক দেবেন ততটুকু আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব, যাতে করে তাকদীর সম্পর্কে আমাদের স্বচ্ছ সুস্পষ্ট একটা ধারণা থাকে এবং এর প্রতি ঈমান আমাদের যাতে করে সুন্দর থাকে। মনে রাখবেন যে তাকদীরের প্রতি ঈমান, ঈমানের যে ছয়টি স্তম্ভ রয়েছে তার ষষ্ঠ স্তম্ভ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস, যে জিবরীল আলাইহিস সালামের হাদিস বলে প্রসিদ্ধ, তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরীল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে পাঁচটি প্রশ্ন করেছিলেন। তার একটি প্রশ্ন ছিল ইসলাম সম্পর্কে, আরেকটি প্রশ্ন ছিল ঈমান সম্পর্কে, আরেকটি প্রশ্ন ছিল কিয়ামত সম্পর্কে, কিয়ামতের দিন কখন হবে, চার নম্বর প্রশ্ন ছিল কিয়ামতের লক্ষণ সম্পর্কে, আরেকটি প্রশ্ন ছিল এহসান সম্পর্কে, তিন নম্বরে এহসানের কথা জিজ্ঞাসা করা হয়েছিল, নিষ্ঠার সাথে ইবাদত বন্দেগীর কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো ঈমান সম্পর্কে, যে আখবিরনি আনিল ঈমান, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ঈমান সম্পর্কে বলুন যে ঈমান কাকে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররি। ছয়টি বিষয় এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। ঈমান হচ্ছে যে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করবে, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করবে, কিতাব সমূহের প্রতি বিশ্বাস করবে, রাসূলগণের প্রতি বিশ্বাস করবে, পরকালের প্রতি বিশ্বাস করবে, আর ভালো মন্দ তাকদীরের প্রতি, ভাগ্যের প্রতি বিশ্বাস করবে। এই ভাগ্য সম্পর্কে আপনাদের সামনে আলোচনা পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ্য নির্ধারণ করেছেন, ভাগ্য লিখে রেখেছেন প্রত্যেক বস্তুর, শুধু ব্যক্তির নয়, প্রত্যেক বস্তুর, মানুষের, জিনের, ফেরেশতার, দুনিয়ার সমস্ত সৃষ্টির ভাগ্য, সময় সীমা আল্লাহ পাক নির্ধারণ করেছেন। সূরা কামারের আয়াত নম্বর ৪৯ মহান আল্লাহ ইরশাদ করেছেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, নিশ্চয় আমি প্রত্যেক বস্তুকে সৃষ্টি করেছি তার তাকদীরের সাথে, নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছি, সুপরিমিত ভাবে সৃষ্টি করেছি, তার সবকিছু সুপরিমিত আল্লাহ পাক রব্বুল আলামিন করে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ আর সূরা আহজাব ইরশাদ করেছেন ওয়া কানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ সুপরিমিত, কাদারাম মাকদুরা, সুপরিমিত এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ হচ্ছে সুনির্দিষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারিমের এই আয়াতগুলি তাকদীরকে প্রমাণ করে। মহান আল্লাহ আর সূরা আলা ইরশাদ করেছেন সব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, সেই সত্তার তাসবিহ করো যিনি কদ্দারা ফাহাদা, সুপরিমিত করেছেন, তাকদীর নির্ধারণ করেছেন, ফাহাদা অতঃপর সঠিক পথ প্রদর্শন করেছেন, রাস্তা দেখিয়েছেন। কোরআনে করিম স্পষ্ট করেছে তাকদীরকে, নবী করিম সাহেব এই তাকদীরের বিষয়টিকে হাদিসে আরো বিস্তারিত বুঝিয়েছেন, যেমন একটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম। তাকদীর সম্পর্কে আমাদের জানতে হবে যে তাকদীরের চারটি স্তর রয়েছে, ভাগ্যের চারটি স্তর রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ভাগ্য নির্ধারণ করেছেন তার এই চারটি স্তরের প্রত্যেকটি স্তর জানতে হবে এবং এই প্রত্যেকটি স্তরের প্রতি ঈমান রাখতে হবে। এ সম্পর্কে আমি প্রথম স্তর থেকে শুরু করি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এলম, যেসব কিছু নির্ধারিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এলম সে সমস্তকে পরিব্যাপ্ত, আল্লাহ পাক তার ব্যাপক জ্ঞান দ্বারা সবকিছুই জানেন। আল্লাহ পাকের কাজ হোক অথবা আল্লাহর বান্দাদের কাজ হোক, আল্লাহ পাকের কাজের সাথে সম্পর্কিত হোক, অথবা আল্লাহ পাকের বান্দা মানুষের বা সৃষ্টির কাজের সাথে সম্পর্কিত হোক, তাদের সাথে সম্পর্কিত হোক, সবকিছুই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্যক জ্ঞাত। আল্লাহ পাকের একটি নাম হচ্ছে আলিম, সবকিছুই যিনি জানেন। তাহলে মহান আল্লাহ অতীতও জানেন, বর্তমানও জানেন, ভবিষ্যতও জানেন, দৃশ্যও জানেন, অদৃশ্যও জানেন, সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলম জানেন। যা হচ্ছে, হয়েছে, হবে তাও জানেন, আর যা হবে না, যদি হয়তো কি হতো তাও আল্লাহ পাক রব্বুল জানেন। তাহলে যা হয়েছে না হয়েছে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলমিন, যার অস্তিত্ব আছে অস্তিত্ব নেই সবকিছু আল্লাহ পাক রব্বুল আলমিন জানেন। এমন কিছু নেই যে আল্লাহ জানেন না, যা হয়নি যদি হয়তো আল্লাহ পাক রব্বুল আলমিন জানেন যে কেমন হইতো, যাকে আল্লাহ সৃষ্টি করেনি যদি আল্লাহ সৃষ্টি করতেন, যার ঘরে আল্লাহ পাক রব্বুল আলমিন সন্তান সন্ততি দেননি, আল্লাহ যদি দিতেন তাহলে তারা কেমন হইতো, ভালো হইতো, মন্দ হতো, সৎ হতো, অসৎ হতো, সবকিছু আল্লাহ জানেন। তাহলে তাকদীরের প্রথম স্তর হচ্ছে ইলমুল্লাহ তাআলা বিল মাকদুর, যা কিছু নির্ধারিত তা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন সম্যক জ্ঞাত। তাকদীরের দ্বিতীয় স্তর হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলমিন যা কিছু জানেন তার কাজ সম্পর্কে, যে তিনি যা করেছেন, করবেন, করছেন, এবং বান্দার কাজ সম্পর্কে, মানব জাতির কাজ সম্পর্কে, জিন ফেরেশতার কাজ সম্পর্কে, সৃষ্টি সময়কাল সম্পর্কে, যা কিছু তাদের ঘটবে, ঘটেছে এবং ঘটছে, সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলমিন লিখে রেখেছেন। তাহলে দ্বিতীয় স্তর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের লিখে রাখা, আল্লাহ পাকের আদেশে সবকিছুই লিখা আছে লৌহে মাহফুজে, সুরক্ষিত ফলকে। প্রথম স্তর হচ্ছে আল্লাহ পাকের এলম, দ্বিতীয় স্তর হচ্ছে কিতাবা ফিল লৌহিল মাহফুজ, লৌহে মাহফুজে আল্লাহ পাক রব্বুল আলমিন লিখার আদেশ করেছেন এবং লিখা রয়েছে। মহান আল্লাহ এই মর্মে এই দুইটি বিষয়কে একটি আয়াতেই উল্লেখ করেছেন সূরা হজের, আলম তাআলম আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাই ওয়াল আরদ ইন্না যালিকা ফি কিতাব ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। হে নবী, তুমি কি জানো না আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাই ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু রয়েছে, যা কিছু রয়েছে, যা কিছু সৃষ্টি রয়েছে, যা কিছু কাজ রয়েছে, যা হচ্ছে, যা হয়েছে, যা হবে, সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তাহলে এই অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদীরের প্রথম স্তরের কথা উল্লেখ করলেন, যে সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে। ইন্না যালিকা ফি কিতাব, এবং নিশ্চয়ই যা কিছু আল্লাহ জানেন ঘটেছে, ঘটছে, ঘটবে, ইন্না যালিকা ফি কিতাব, এগুলি আল্লাহ পাকের কিতাবে রয়েছে, অর্থাৎ লিখে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন লওহে মাহফুজে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এবং এই বিষয়টি আল্লাহর জন্য সহজ, এমন মুশকিল নয় যে একজন মানুষের অনেক কিছু জানার বিষয় যদি থাকে তাহলে এলোমেলো হয়ে যায় অনেক সময়, সেগুলিকে সামলে রাখতে পারে না। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর জন্য অতি সহজ। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তাকদীরের এই দুই স্তরের কথা উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে সহিহ মুসলিমের রিওয়ায়াত, কাতাবাল্লাহু মাকাদির আল খালায়িক ক্বাবলা আন ইখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি 50000 সানা ওয়া কান আরশুহু আলাল মা। আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন মাকাদির আল খালায়িক, সমস্ত সৃষ্টি জগতের তাকদীর সমূহ ভাগ্য। তাহলে শুধু মানুষের ভাগ্য নয়, আর ভাগ্য মানে শুধু বয়স নয়, ভাগ্য মানে তার কাজকর্ম নয়, ভাগ্য মানে শুধু তার মৃত্যু নয়, ভাগ্য মানে তার জন্ম নয় যে কোথায় জন্ম আর কখন জন্ম, ভাগ্য মানে প্রত্যেকটি বিষয়, মানুষের প্রত্যেকটি বিষয়, জিনের প্রত্যেকটি বিষয়, সমস্ত সৃষ্টির প্রত্যেকটি বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন। কাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে, 50,000 সানা, ওয়া কান আরশুহু আলাল মা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ তখন পানির উপর ছিল। এই হাদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদীরকে লিখে রেখেছেন। কিছুক্ষণের জন্য আপনাদের কি বিরতি দিয়ে আবার আমাদের বিষয়ের দিকে ফিরে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাকদীর নির্ধারিত করেছেন সেই তাকদীর সম্পর্কে জানেন এবং সেই তাকদীর কে লিখে রেখেছেন। এই লিখা রাখা সম্পর্কে আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করি, যেটি মুসনাদ আহমদে, তিরমিজি, অন্যান্য কিতাবে রয়েছে, সুনানের কিতাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম, হাদিসটি সহিহ, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কলম সৃষ্টি করলেন, কলমকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। ফাকাল আল্লাহ উক্তুব, এবং সেই কলমকে আল্লাহ বললেন যে তুমি লেখো, লিখতে আদেশ দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কলমের বাকশক্তি খুলে গেল, কলম আল্লাহ পাকে জিজ্ঞাসা করল, মাযা আকতুব, আল্লাহ কি লিখবো আমি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ পাক বলেন উক্তুব মাকাদিরা কুল্লি শাই, উক্তুব মাকাদিরা কুল্লি শাই ইলা ইয়াউমিল কিয়ামাহ, তুমি লিখো প্রত্যেক বস্তুর ভাগ্য তকদির কিয়ামত পর্যন্ত, এই দুনিয়ার পৃথিবীর শেষ পর্যন্ত কে কোথায় যাবে, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এই পর্যন্ত প্রত্যেক বস্তুর তকদির লিখো। তাহলে মানুষ জিন ফেরেশতা ছাড়া সমস্ত সৃষ্টির তকদির ভাগ্য লিখা হয়েছে এই হাদিস দ্বারা প্রমাণিত হইল। তাহলে এই লিখার বিষয়টি হচ্ছে দ্বিতীয় স্তর। লিখার বিষয় সম্পর্কে ওলামায়ে কেরামরা আরো বলেছেন যে এই লিখার বিষয়টি, এই স্তরটি কে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে তকদির আম, মানে ব্যাপক অর্থে লিখা, আম ভাবে লিখা, আর একটি হচ্ছে খাস ভাবে বিশেষ অর্থে লিখা বা বিশেষভাবে লিখা। আম ভাবে ব্যাপক অর্থে লিখা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক সৃষ্টির ভাগ্য লিখে রেখেছেন লৌহে মাহফুজে সুরক্ষিত ফলকে, এ হচ্ছে আমভাবে লিখা। আর সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে, তার তকদির লিখা আছে আগে থেকে। জাফাল কালাম বেমা আন্তালাক, তোমার যা কিছু হবে এই লিখে আল্লাহর এই তকদির লিখার কলমের কালি শুকিয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছেন তকদির। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, তার ভিত্তিতে, তার মহাজ্ঞানের ভিত্তিতে লিখেছেন, তিনি লিখে দিয়েছেন, সেই জন্য বাধ্য করে দিয়েছেন এই অর্থ মোটেই নয়। এই বিষয়ের দিকে ইনশা আল্লাহ তাআলা আমাদের কাছে সময় থাকলে আবার ফিরে আসব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তকদির যে লিখেছেন, ব্যাপক লিখার অর্থ হচ্ছে যে লৌহে মাহফুজ আল্লাহ পাক রব্বুল সমস্ত সৃষ্টি তকদির লিখে রেখেছেন। আর বিশেষ তকদিরের লিখনই হচ্ছে তিন প্রকার। তাহলে খাস তকদির, বিশেষভাবে লিখা তকদিরের লিখা হচ্ছে তিন প্রকারের। এক হচ্ছে আত-তাকদির আল উমরি, সারা জীবনের তকদির, সারা জীবন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন প্রত্যেক মানুষের সারা জীবন সম্পর্কে, প্রত্যেক সৃষ্টি সারা জীবন মানুষের ক্ষেত্রে। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উল্লেখ করেছেন, যে হাদিস আপনাদের সামনে উল্লেখ করব, তাহলে একে বলতে পারি আমাদের আয়ু সম্পর্কে আল্লাহ পাক লিখেছেন, এটি হচ্ছে খাস লিখনী আল্লাহ পাক রব্বুল আলামিন। আত-তাকদির আল উমরি, আয়ু সম্পর্কে কি লিখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা সুম্মা আলাকাতান মিসাল যালিক সুম্মা মুযগাতান মিসাল যালিক। নবী করিম ইরশাদ করেছেন যে তোমাদের সৃষ্টিকে একত্রিত করে রাখা হয় মায়ের গর্ভে 40 দিন বীর্যের আকারে, শুক্রের আকারে 40 দিন রাখা হয়, সুম্মা আলাকাতান মিসাল যালিক, তারপরে জমাট বাঁধা রক্তের আকারে আর 40 দিন রাখা হয়, তারপরে সুম্মা মুযগাতান মিসাল যালিক, তারপরে আরেক তৃতীয় 40 দিন রাখা হয় মাংসপিণ্ড গোস্তের টুকরোর আকারে। তাহলে 43-এ 120 দিন হয়ে গেল, 4 মাস হয়ে গেল। এই 4 মাস 120 দিন পর্যন্ত এই স্তর গুলিতে থাকে। ওয়াকাদ খালাকাকুম আতওয়ার, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্ন স্তর অতিক্রম করিয়ে সৃষ্টি করেছেন। তারপরে যখন 120 দিন হয়ে যায় সুম্মা ইউমারু বি আরবাই কালিমাত, তারপরে 4টি কথা লিখার আদেশ করা হয় ফেরেশতাকে, ফেরেশতাকে পাঠিয়ে দেওয়া হয়, ফেরেশতাকে নিযুক্ত করে দেওয়া হয়, এই যে গর্ভধারণ করেছে মা তার জন্য নিযুক্ত করে দেওয়া হয়, এবং তাকে বলা হয় যে তুমি লিখো। কি লিখবে? ইউক্তাবু আজালুহু, তার আয়ু লিখে দাও, ওয়া ইউক্তাবু রিজকুহু, তার রিজিক, তার ভাগ্য, তার অংশ কতটা পাবে তা লিখে দাও, সে কতটা খাবে, কতটা উপার্জন করবে, এই ইত্যাদি ইত্যাদি তার অংশ রিজিক, এবং ও আমালহু, এবং তার কাজকর্ম লিখে দাও, আমল কেমন হবে, পার্থিব আমল কেমন হবে, আর পরকালের আমল কেমন হবে, দুনিয়াবি ইহকালের আমল, দুনিয়ার কাজ কেমন হবে, আর পরকালের কাজ, দিনের কাজ কেমন হবে, ধর্মীয় কাজ তার কেমন হবে, সে মমিন হবে না কি হবে, এ লিখে দাও। ওয়া শাকিউন আও সাইয়িদুন, আর 4 নম্বরে লিখো যে সে হতভাগা হবে না ভাগ্যবান হবে। তার ভাগ্য ভালো হবে না মন্দ হবে, শেষ পরিণাম কোথায় যাবে এই লিখে দাও। এই চারটি কথা যে লিখার আদেশ করা হয় যখন মায়ের পেটে যখন শিশুর গর্ভ ধারণ হয় তখন লিখে দেওয়া হয়, তাহলে এটি হচ্ছে তকদির আল অমরি, একজন মানুষের পুরো আয়ুর তকদির লিখনি। আর এক স্তর রয়েছে তকদিরের, সেটি হচ্ছে আত তকদির আল হাউলি, বাৎসরিক তকদির লিখা। এই মর্মে কোরআনে কারিমের আয়াত রয়েছে কদরের রাত সম্পর্কে, সূরা দুখানে মহান আল্লাহ ইরশাদ করেছেন, হামিম আল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফী লাইলাতি মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি এই আল কোরআন কে নাজিল করেছি বরকতের রাতে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এবং এই বরকতের রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা করা হয়। তাহলে কোরআন নাজিল হয়েছে বরকতের রাতে, যে বরকতের রাত রমজান মাসে, কারণ অন্য আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন কোরআনে কারিমের সূরা বাকারার, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, রমজান এমন এক মাস যেই মাসে আল কোরআন নাজিল করা হয়েছে। তাহলে আল কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, সাত আসমানের উপর থেকে লওহে মাহফুজ থেকে প্রথম আকাশে বাইতুল ইজ্জাতে আল্লাহ পাক পুরো কোরআনে কারিম নাজিল করেছেন এই রমজান মাসে। রমজান মাসের কোন দিন ছিল, কোন রাত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনা ফী লাইলাতিন মুবারাকা, সেটি বরকতের রাত ছিল। বরকতের রাতটি কোন রাত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় আয়াতে সূরা কদর বলছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল কোরআন কে নাজিল করেছি কদরের রাতে, সম্মানিত রাতে। এই কদরের রাতে যা রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলিতে হয়ে থাকে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এতে তকদির লিখা হয়। তাহলে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই তকদির প্রতি বছর হয়, তাহলে এটি হচ্ছে বাৎসরিক তকদির, আল্লাহ পাক রব্বুল আলামিনের লিখনি ফেরেশতাদেরকে দিয়ে দেওয়া যে এইভাবে তোমরা কাজ করো। বাৎসরিক তকদিরের কথা তাহলে রমজান মাসে আসলো, অন্য কোন মাসে আসলো না। সুতরাং যদি কেউ মনে করে যে না শাবান মাসে ভাগ্য রজনী রয়েছে, তাহলে এটি কোরআন এবং হাদিস সম্মত না, বরং কোরআন এবং হাদিস বিরোধী বিষয়। তারপরে আরেকটি বিষয় রয়েছে তৃতীয়, খাস তকদিরের, বিশেষ তকদিরের শেষ অংশটি বা শেষ প্রকারটি হচ্ছে আত তাকদির আল ইয়াউমি, দৈনিক আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদির নির্ধারিত করেন, সুপরিমিত করেন দৈনিক। মহান আল্লাহ সূরায়ে রহমান ইরশাদ করেছেন কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান ফাবিআই আলা রব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন দৈনিক, প্রত্যেক দিন নিজ কাজে ব্যস্ত রয়েছেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন বান্দাদের জন্য তাদের তাকদির নির্ধারণ করছেন, এ কথাকে বোঝানো হয়েছে। এইভাবে ওলামায়ে কেরামরা আল্লাহ পাকের তাকদির লিখনিকে ভাগ করেছেন, যাতে করে এই তাকদির বিষয়টি আরো স্পষ্ট হয়ে এবং আমরা সেটাকে ভালোভাবে বুঝতে পারি। তাকদিরের স্তর সম্পর্কে তৃতীয় স্তর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা, যাকে ইরাদা বলা হয় বা মাশিয়াত বলা হয়। আল্লাহ যা ইচ্ছা করেছেন তাই সৃষ্টি হয়েছে, যা ইচ্ছা করছেন তাই হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ সম্পর্কে যা ইচ্ছা করেন তাই তিনি করেন, বান্দার কাজ সম্পর্কে আল্লাহ যা ইচ্ছা করেন তাই বান্দা থেকে হয়, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয় না। তাহলে এই ক্ষেত্রে আমাদের সমাজে যেই কথাটি রয়েছে যে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না, এই কথাটি ভুল, ইসলাম বিরোধী কথা। কারণ হুকুম মানে ইচ্ছা নয়, হুকুম মানে আদেশ। আল্লাহ পাক এর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, এই কথা ভুল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজের হুকুম করেছেন, আদেশ করেছেন, অন্যায়ের হুকুম করেননি, পাপের হুকুম করেননি। কিন্তু পাপ, অসংখ্য পাপ হচ্ছে, আল্লাহ পাক কুফরির হুকুম করেননি, কুফরি হচ্ছে, কুফরির উপর সন্তুষ্ট না, শিরকের উপর সন্তুষ্ট না, তা হচ্ছে। মহান আল্লাহ কোরআন ইরশাদ করেছেন ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার জন্য কুফরির উপর কখনো সন্তুষ্ট হইতে পারেন না। তাহলে এই ভাষাটি আমাদের দেশে সহি আকিদা বিরোধী, ইসলাম বিরোধী ভাষা রয়েছে, তা যার সংশোধনের প্রয়োজন রয়েছে। আমরা কখনো এরকম বলবো না যে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও তোলে না, না এরকম কথা আমরা বলবো না। তাহলে আমরা বলবো কি, এই ভাষাকে শুদ্ধ করার জন্য আল্লাহর বিনা ইচ্ছায় গাছের পাতাও নড়ে না বলতে পারি, আল্লাহর বিনা ইচ্ছায় একটি গাছের পাতাও নড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা কি, এরাদা কি, মাশিয়াত কি, ওলামায়ে কেরামগণ আকীদার বিদ্বানগণ দুই ভাগে ভাগ করেছেন, এরাদা কৌনিয়া এবং এরাদা শরঈয়া। আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টিগত ইচ্ছা এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের শরীয়তগত ইচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টিগত ইচ্ছা, আল্লাহ পাক দুনিয়াতে ভালো সৃষ্টি করছেন, মন্দও সৃষ্টি করছেন, আল্লাহ পাক রব্বুল আলমিন সব রকম সৃষ্টি করছেন, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের এরাদা কৌনিয়া বা মশিয়াত কৌনিয়া। মহান আল্লাহ ارشاد করছেন কুলিল হক মির রাব্বিকুম ফমান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর। হে নবী বলে দাও যে সত্য তোমার রবের পক্ষ থেকে, সুতরাং যারা চাইবে ঈমান নিয়ে আসুক আর যারা চাইবে না তারা ঈমান না নিয়ে আসুক, যারা চাইবে তারা কুফরি করুক। এখানে বান্দার ইচ্ছার কথা বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছার কথা কোরআনুল কারীমে আল্লাহ পাক ارشاد করেছেন, বহু আয়াতে বলেছেন, তার মধ্যে একটি আয়াত হচ্ছে ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ রব্বুল আলামিন। তোমরা চাইতে পারো না যতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইবেন। তাহলে আমাদের চাওয়ার কথা, বান্দার চাওয়ার কথা আল্লাহ পাক বললেন এবং রব্বুল আলামিনের চাওয়ার কথাও বললেন। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন ওয়ালাউ শা আল্লাহু মাক্তাতালু ওয়ালাকিন্নাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ। যদি আল্লাহ চাইতেন তো তারা আপোষে লড়াই করতো না, যুদ্ধ করতো না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াফআলু মা ইউরিদ, যা চান তাই করেন, আল্লাহ পাক যা ইচ্ছা করেন তাই করেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইরাদা ইচ্ছা রয়েছে যে পৃথিবীতে ভালো হোক মন্দ হোক, এই ইচ্ছা রয়েছে, এটি হচ্ছে সৃষ্টিগত ইরাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই তকদিরের বিষয়টি আরো সুন্দর করে বোঝার তৌফিক দান করেন এবং এই তকদিরের প্রতি আমাদেরকে আস্থা করে আমাদেরকে সৎ আমলের যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তকদির আমাদের নির্ধারিত করেছেন, তা এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের হেকমত রহস্যকে আমাদের উপলব্ধি করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সুখের সময় তার শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন এবং কষ্টের সময় দুঃখের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।